মুসলিম যুবকরা আসছে আল কায়দার পতাকা নিয়ে, মুসলিম যুবকরা আসছে তালেবানের পতাকা নিয়ে, মুসলিম যুবকরা আসছে তালেবানের পতাকা নিয়ে, চলো সবাই তাদের সাথে, চলো সবাই তাদের সাথে, কুফরি এবার খতম হবে, চলো সবাই তাদের সাথে, কুফরি এবার খতম হবে, মুসলিম যুবকরা আসছে আল কায়দার পতাকা নিয়ে, মুসলিম যুবকরা আসছে তালেবানের পতাকা নিয়ে, মুসলিম যুবকরা আসছে আল কায়দার পতাকা নিয়ে, মুসলিম যুবকরা আসছে তালেবানের পতাকা নিয়ে, চারোদিকে তাকিয়ে দেখো কুফর শক্তি গুলো কাঁপছে, আল কায়দার পতাকা দেখে পিছু তারা হচ্ছে, চারোদিকে তাকিয়ে দেখো কুফরি শক্তিগুলো কাঁপছে, আল কায়দার পতাকা দেখে পিছু তারা হচ্ছে, চলো সবাই তাদের সাথে, চলো সবাই তাদের সাথে, তাগুত হুকুমত খতম হবে, চলো সবাই তাদের সাথে, তাগুত হুকুমত খতম হবে, মুসলিম যুবকরা আসছে আল কায়দার পতাকা নিয়ে, মুসলিম যুবকরা আসছে তালেবানের পতাকা নিয়ে, মুসলিম যুবকরা আসছে আল কায়দার পতাকা নিয়ে, মুসলিম যুবকরা আসছে তালেবানের পতাকা নিয়ে, চলো সবাই তাদের সাথে, চলো সবাই তাদের সাথে, কুফরি এবার খতম হবে, মুসলিম যুবকরা আসছে আল কায়দার পতাকা নিয়ে, মুসলিম যুবকরা আসছে তালেবানের পতাকা নিয়ে, শাহাদাতের আশা নিয়ে ময়দানে তারা লড়ছে, শাহাদাতের আশা নিয়ে ময়দানে তারা লড়ছে, আল্লাহর সাহায্য তার বান্দাদের সাথে রয়েছে, আল্লাহর সাহায্য তার বান্দাদের সাথে রয়েছে, শাহাদাতের পিপাসা নিয়ে ময়দানে তারা লড়ছে, আল্লাহর সাহায্য তার বান্দাদের সাথে রয়েছে, চলো সবাই তাদের সাথে, চলো সবাই তাদের সাথে, ইসলামী হুকুমত কায়েম হবে, চলো সবাই তাদের সাথে, ইসলামী হুকুমত কায়েম হবে, মুসলিম যুবকরা আসছে আল কায়দার পতাকা নিয়ে, মুসলিম যুবকরা আসছে তালেবানের পতাকা নিয়ে, মুসলিম যুবকরা আসছে আল কায়দার পতাকা নিয়ে, মুসলিম যুবকরা আসছে তালেবানের পতাকা নিয়ে, চলো সবাই তাদের সাথে, চলো সবাই তাদের সাথে, কুফরি এবার খতম হবে, মুসলিম যুবকরা আসছে আল কায়দার পতাকা নিয়ে, মুসলিম যুবকরা আসছে তালেবানের পতাকা নিয়ে, মুসলিম যুবকরা আসছে আল কায়দার পতাকা নিয়ে, মুসলিম যুবকরা আসছে তালেবানের পতাকা নিয়ে।